আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লা আমলিকু লি নাফসি দাররান ওয়া লা নাফআ ইল্লা মা শাআ আল্লাহ। লিকুল উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক সূরা ইউনূসের 8 নম্বর 49 এ ইরশাদ করছেন, কুল লা আমলিকু লি নাফসি দাররান ওয়া লা নাফআ ইল্লা মা শাআ আল্লাহ। হে নবী, বলে দাও যে আমি আমার ক্ষেত্রেও না ক্ষতি সাধনের মালিক, না আমি উপকারের মালিক। আমি নিজের ক্ষতিও করতে পারি না আর নিজেকে লাভবান করে দিতে পারি না। ইল্লা মা শাআ আল্লাহ, তবে আল্লাহ যা চান। লেখুল্লে উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত সময় রয়েছে। ইজা যা আজালহুম, তাদের নির্ধারিত সময় যখন চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মুহূর্তের জন্য না সেই ক্ষেত্রে আগে করা হবে না পরে করা হবে, আগপাচ করা হবে না। আল্লাহ পাক রব্বুল প্রত্যেক জাতির জন্য সময় সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এখানে বলতে বলছেন যে আমি ক্ষতি বা লাভের মালিক নই আমার ক্ষেত্রে। তাহলে নবী সাসম নিজের ক্ষেত্রে যদি লাভ লোকসানের মালিক না হন, এই ক্ষমতা তার মধ্যে না থাকে, তাহলে অন্যের ক্ষেত্রে কি করে হইতে পারে? আল্লাহ পাক বলছেন, কুল আরআইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারান মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন। হে নবী, বলে দাও, আচ্ছা বলো তো, যদি তোমাদের কাছে আযাব রাত্রি বেলা চলে আসে অথবা দিনের বেলায় আসে, মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন, অপরাধীরা এই ক্ষেত্রে কেন তাড়াহুড়া করছে বা কোনটার তাড়াহুড়া করছে, এই তাড়াহুড়াতে তাদের ফায়দাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইবেন তখন তাদেরকে ধ্বংস করবেন, এতে কি তাদের কোনো লাভ আছে? আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি, আচ্ছা বলো তো, যখন সে আযাব চলে আসবে তখন তোমরা ঈমান নিয়ে আসবে, সেই জন্য তাড়াহুড়া করছো? আল আন, তখন আল্লাহ বলবেন এখন ঈমান নিয়ে আসছো, যদি আযাবকে প্রত্যক্ষ করে নাও তারপরে ঈমান নিয়ে আসো, আল্লাহ বলবেন আল আন, এখন ঈমান নিয়ে আসছো, ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, অথচ এই সম্পর্কে তোমরা তাড়াহুড়া করছিলে। তারপরে জালেমদেরকে বলা হবে যে তোমরা স্থায়ী আযাবের আস্বাদন গ্রহণ করতে থাকো, তোমাদেরকে বদলা দেওয়া হবে একমাত্র তোমাদের কৃত কর্মের, যা কিছু করবে তারই তোমরা বদলা পাবে। হে নবী, তোমার কাছে তারা জানতে চায়, তোমাকে তারা জিজ্ঞাসা করে, তোমার কাছ থেকে এই সংবাদ জানতে চায়, আহাক্কুন হু, এই ব্যাপারটি কি সঠিক, অর্থাৎ এ কিয়ামত কি সঠিক? কুল ই ওয়া রব্বি, হে নবী, বলে দাও হ্যাঁ আমার রবের শপথ, ইন্নাহু লহাক, এ কিয়ামত নিশ্চয় নিঃসন্দেহে সত্য, এতে কোনো সন্দেহ নেই। অমা আনতুম মুজিজিন, এবং তোমরা আল্লাহকে হারাতে পারবে না অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদ্ধান্তকে বানচাল করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ লাফতাদাত বিহি ওয়া আসাররুন নাদামাত লাম্মা রাউল আযাব। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক ব্যক্তি যারা পৃথিবীতে জুলম অত্যাচার করেছে, তাদের পৃথিবীতে যা কিছু ধন সম্পদ রয়েছে, লাফতাদাত বিহি, তা দিয়ে রক্ষা পাওয়ার জন্য, তা পণ হিসাবে পেশ করার জন্য বিচার দিবসে, ও আসারুন নাদামাতা, আর তখন মনের দুঃখ তাপ তারা গোপনে রাখবে, লাম্মা রাউল আযাব, যখন আযাবকে প্রত্যক্ষ করে নেবে, ওয়াকুযিয়া বাইনাহুম বিল কিসত, এবং তাদের মাঝে ন্যায় সঙ্গত বিচার করা হবে, ন্যায় ফয়সালা করা হবে, হুম লা ইউজলামুন, তাদের উপর জুলুম করা হবে না। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, জেনে রাখো যে আসমান জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহর। আলা ইন্না ওয়াদাল্লাহ হাক, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা চিরসত্য, ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালাম, অধিকাংশ লোক আসলে জানে না। হুয়া ইয়ুহয়ী ওয়া ইয়ুমীতু ওয়া ইলাইহি তুরজাউন, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, তার কাছে ফিরে যেতে হবে। ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, আল কোরআন, ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তার এতে নিরাময় রয়েছে। অন্তরে যে ব্যাধি রয়েছে, সংশয়ের ব্যাধি, কুফুরের ব্যাধি, শিরকের ব্যাধি, হিংসা বিদ্বেষ শত্রুতার ব্যাধি, এছাড়াও কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি, পাপ করার ব্যাধি, এতে তার নিরাময় রয়েছে। ওয়াহুদান, এবং তাতে রয়েছে দিক নির্দেশনা, মুমিনদের জন্য এটা হচ্ছে রহমত স্বরূপ। কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 58 তে, হে নবী, বলে দাও যে আল্লাহর অনুগ্রহে এবং তার দয়ায়, ফাবিযালিকা ফালিয়াফরাহু, মুমিনদেরকে খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত যে আল্লাহ পাক তাদের অনুগ্রহ করেছেন, তার রহমত করেছেন, যে তাদের জন্য নবী প্রেরণ করেছেন আর নবীর উপর কোরআনে করিম নাজিল করেছেন, যেটি হচ্ছে উপদেশ এবং তাতে রয়েছে তাদের সমস্ত রকমের চিকিৎসা অন্তরীর। আল্লাহ পাক এই কোরআনে করিমকে অন্তরে চিকিৎসা করার সাথে সাথে তাতে এই বরকত রেখেছেন যে সুন্নতি তরিকায় যদি শারীরিক রোগেরও চিকিৎসা করা যায় তারও আল্লাহ পাক নিরাময় করবেন। আল্লাহ পাক বলছেন যে এতে ফাবে যালিকা ফালিয়াফরাহু, তাদেরকে খুশি হওয়া উচিত। হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন, যা কিছু তারা পৃথিবীতে সঞ্চিত করেছে তার চাইতে এটি হচ্ছে বেশি কল্যাণকর। আল্লাহ পাক বলছেন কুল হে নবী, বলে দাও আরায়তুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। আল্লাহ পাক বলছেন হে নবী, বলে দাও আচ্ছা বলো তো মা আনজালাল্লাহু লাকুম মির রিজক, আল্লাহ পাক যে রিজিক তোমাদের জন্য নাজিল করেছেন, ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, তার মধ্যে কিছু তোমরা নিজে থেকে হারাম করে নিয়েছো, কিছুকে হালাল বানিয়ে নিয়েছো। যেমন মুশরিকরা তাদের দেবদেবীর জন্য, উপাস্যর জন্য কিছু গরু ছাগল উট এসব ছেড়ে দিত, আর এইভাবে বিভিন্ন রকমের শিরকি কাজগুলি করতো, কিছু হারাম করে নিত যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না। আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাদেরকে অনুমতি দিয়েছেন, আম আল্লাহ তাফতারুন, নাকি তোমরা আল্লাহর উপর মিথ্যা রচনা করছো। ওমা জান্নুল লাযিনা ইফতারুন আলাল্লাহিল কাযিব ইয়াউমাল কিয়ামা, হে নবী তাদের ধারণা কি হতে পারে যারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে থাকে কিয়ামতের দিন, আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন। ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বড় অনুগ্রহকারী। এই জন্য পৃথিবীতে এসব কাফেরকে, অবাধ্যকে, মুশরিককে, পাপিষ্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বহু নিয়ামত দান করেছেন। ওয়ালাকিন আকসারহুম লা ইয়াশকুরুন, তবে অধিকাংশ লোক তাদের শুকরিয়া আদায় করে না, যার ফলে জাহান্নামে যেতে হবে, পরকালে আল্লাহ পাক কিছু দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অমা তাকুনু ফিশানিন অমা তাতুল মিনহু মিন কুরআনিন ওয়ালা তাআমালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান আল আয়া, হে নবী সাল্লাল্লাহু আলাইহি, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, অমা তাতুল মিনহু মিন কুরআন, কোরআনের যে কোনো অংশ তুমি পাঠ করো না কেন, ওয়ালা তাআমালুনা মিন আমাল, আর যে কোনো কর্ম তুমি করো না কেন বা তোমরা করো না কেন, হে মানুষ, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি তোমাদের উপর সাক্ষী হিসাবে রয়েছি, ইজ তুফিযুনা ফি, যখন সেগুলিতে তোমরা মনোনিবেশ করো। ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন, আর তোমার রব থেকে কোনো কিছু অগোচরে থাকতে পারে না, তোমার রবের অজানা থাকতে পারে না, সে পৃথিবীতে অনুপরিমাণ হোক বা আকাশে হোক, ওয়ালা আসগারা মিন যালিকা, বা এর চাইতে ক্ষুদ্র হোক অথবা এর চাইতে বড় হোক, ইল্লা ফি কিতাবিম মুবিন, বরং সবকিছুই সুস্পষ্ট কিতাবে সুরক্ষিত ফলকে লহে মাহফুজে লিখা রয়েছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। আল্লাহ পাকের বন্ধু কারা, আল্লাহ পাক দুটি তাদের গুণ এখানে বর্ণনা করেছেন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান নিয়ে এসেছে। তাহলে ঈমানের যে স্তম্ভগুলি রয়েছে ছয়টি, সেগুলি আমাদের জানতে হবে আর সেগুলি মানতে হবে, সেগুলির বাস্তবায়ন করতে হবে। ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তারা ভয় করত, তারা সংযত জীবন যাপন করত, পাপ থেকে বেঁচে থাকত। ঈমান আর তাকওয়া যদি থাকে তাহলে প্রত্যেক ব্যক্তি যার মধ্যে ঈমান রয়েছে এবং তাকওয়া রয়েছে সেই ব্যক্তি আল্লাহ পাকের ওলি, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের যে বন্ধুত্ব দুই রকমের, একটা হচ্ছে সাধারণ বন্ধুত্ব যেটা প্রত্যেক মুমিন মুসলিমের সাথে রয়েছে, যার মধ্যে ঈমানের হেফাজত করার মতো কিছু আমল রয়েছে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ রয়েছে, আর এই ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, শিরকে লিপ্ত হয়নি, ঈমানে আসার পরে ঈমান থেকে ইসলাম থেকে বেরিয়ে যায়নি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বন্ধুত্ব রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে, যারা ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, নফল ইবাদত বন্দী করে, অতিরিক্ত সার্বিক ক্ষেত্রে ইবাদত বন্দী করে এবং সন্দেহর বস্তুগুলি থেকেও বেঁচে থাকে, এইভাবে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নৈকট্য লাভ করে। আল্লাহ পাকের এরা হচ্ছে বন্ধু, আল্লাহ পাকের নেক বান্দা, এবং এর জন্য কোনো কেরামতের শর্ত নেই, যেমন বিদাত পন্থীরা বলে থাকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি লক্ষণের কথা বলেছেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য, তা হচ্ছে যে ঈমান সত্যিকার অর্থে হইতে হবে, ঈমান যেন নষ্ট না করে, এবং তাকওয়া হইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং তাকওয়া যেন দান করেন এবং আমাদেরকে যেন আল্লাহ পাক বন্ধু হিসাবে গ্রহণ করেন, খাস বন্ধু হিসাবে আল্লাহ পাক যেন আমাদেরকে গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে ইউনূসের আয়াত নম্বর 62-তে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন। জেনে রাখো যে আল্লাহর যারা বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই। আর তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান নিয়ে এসেছে তারা তাদের ঈমানকে সুন্দর করেছে, ঈমানের যে 6টি স্তম্ভ আছে সেগুলিকে সুন্দর করেছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিশ্বাস করতে বলেছে তা বিশ্বাস করেছে, তারা ভ্রান্ত বিশ্বাস রাখে না। ওয়াকানু ইত্তাকুন, এবং তারা সংযত জীবন যাপন করে, পাপ মুক্ত জীবন যাপন করে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এদের জন্য রয়েছে ইহজগতে সুসংবাদ, ইহজগতে সুসংবাদ রয়েছে, ওয়াফিল আখিরা এবং পরজগতে সুসংবাদ রয়েছে। দুনিয়ার সুসংবাদ হচ্ছে তাদের জন্য যে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরেশতা রহমতের ফেরেশতাদেরকে অবলোকন করবে তখন ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিবেন, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুআদুন, সে জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। আর পরকালের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলম জান্নাতের সুসংবাদ রেখেছেন, সুখময় জীবনের সুসংবাদ দিয়েছেন। লা তাবদিল লি কালিমাতিল্লাহ, আল্লাহ পাকের বাণীর কোন রকমের পরিবর্তন নেই। যালিকা হুয়াল ফাউজুল আজিম, এটি হচ্ছে মহা সফলতা। আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে হে নবী। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় মান সম্মান একমাত্র আল্লাহ পাকের জন্য। হুয়াস সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন এবং সবকিছুই জানেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলম ওলি হওয়ার জন্য দুইটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে তৈরি করতে হবে, তা হচ্ছে ইমানকে সুন্দর করতে হবে, ইমানকে যাতে করে আমরা শিরক বিদাত দিয়ে নষ্ট না করি, আর তাকওয়া হইতে হবে, অর্থাৎ আমরা যেন কোন রকমের সাগিরা কাবিরা বড় গুনাহায় ছোট গুনাহায় লিপ্ত না হই, আর আমরা যাতে করে নিজের জীবনে সতর্ক হয়ে কদম রাখি। আর যেসব বিদাত পন্থীরা রয়েছে তারা এগুলি কথা তাদের আলোচনা নিয়ে, তাদের আলোচনা রয়েছে যে ওলির অমুক অমুক কেরামত রয়েছে, এইরকম এইরকম কেরামত রয়েছে, এইগুলি হচ্ছে তাদের ওলি হওয়ার লক্ষণ, এগুলি ভ্রান্ত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইত্তাবিউ আল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইন ইত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। জেনে রাখো যে আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ পাকের, পৃথিবীতে এবং আকাশে যে কেউ রয়েছে, ফেরেশতা হোক, মানুষ হোক, জিন হোক, সবার মালিক একমাত্র আল্লাহ। ওয়া মা ইত্তাবিউ আল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের কাছে দোয়া করে তারা যে শরীকের অনুসরণ করে, এই শরীকের অনুসরণ করা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য সাব্যস্ত করা, ইয়াত্তাবিউনা ইল্লা যান, এটি হচ্ছে তাদের ধারণার অনুসরণ, তারা তাদের নিজের খেয়াল খুশি ধারণা করে তার অনুসরণ করে থাকে। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর এরা অনুমান প্রসূত কথাই বলে থাকে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়াল্লাযী জা'আলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান-নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লায়াতিন লিকাওমি ইয়াসমাউন, আল্লাহ সেই সত্তা যিনি রাতকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে করে তাতে তোমরা শান্তি লাভ করো, ওয়ান-নাহারা মুবসিরা, আর দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য করেছেন যাতে কাজকর্ম করে তোমরা জীবিকা অর্জন করতে পারো। নিশ্চয় এতে যারা শুনে ওইসব জাতির জন্য রয়েছে বহু নিদর্শন। আল্লাহ পাক বলছেন কালু ইত্তাখাযাল্লাহু ওয়ালা, তারা বলে যে আল্লাহ পাক সন্তান সন্ততি গ্রহণ করেছেন, সুবহান আল্লাহ পাক পাক ও পবিত্র, হুয়াল গানিও, তিনি অভাব মুক্ত, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে তার, ইন ইন্দাকুম মিন সুলতানিন বিহাজা, এই সম্পর্কে কি তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে যে আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করেছেন, আতাকুলুন আলাল্লাহি মা লা তাআলামুন, তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো কি যা তোমরা জানো না। কুল হে নবী বলে দাও, ইন্নাল লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, নিশ্চয় যেসব লোকেরা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে, আল্লাহ পাকের সন্তান সন্ততি সাব্যস্ত করার ক্ষেত্রে হোক, আল্লাহ পাকের দ্বীনের ক্ষেত্রে সংযোজন করার ক্ষেত্রে হোক, শিরক কুফরি বিদাতি কাজ করার ক্ষেত্রে হোক, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন লা ইফলিহুন, এরা কখনো পরিত্রাণ পাবে না। মাতাউন ফিদ দুনিয়া, পৃথিবীতে তাদের ক্ষণিকের ভোগের বস্তু রয়েছে, সুম্মা ইলাইনা মারজিউহুম, তারপরে আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে, সুম্মা নুযীকুহুমুল আযাব আশ-শাদীদ বিমা কানু ইয়াকফুরুন, তাদের কুফরির কারণে তাদেরকে আমি কঠোর শাস্তির আস্বাদন গ্রহণ করাবো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা নূহ ইয ক্বাল লিকাওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ ফা'আলাল্লাহি তাওয়াক্কালতু ফাআজমাউ আমরাকুম ওয়া শুরাকাআকুম সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা সুম্মা খুযু ইলাইয়া ওয়া লা তুনযিরুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতুলু আলাইহিম নাবা নূহ, তাদেরকে পড়ে শুনিয়ে দাও নূহ আলাইহিস সালামের জাতির সংবাদ, নূহ আলাইহিস সালামের ঘটনা। ইয ক্বাল লিকাওমি, যখন তিনি নিজ সম্প্রদায়কে বলেছিলেন ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ও তাযকিরি বিআয়াতিল্লাহ, যদি তোমাদের মাঝে আমার অবস্থান করা এবং আল্লাহর বিধান দিয়ে তোমাদেরকে উপদেশ করা তোমাদেরকে বড়ই অসহ্য হয়, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করলাম, ফাআজমেউ আমরাকুম, সুতরাং তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও, ওয়াশুরাকাকুম, তোমাদের শরীকদেরকে নিয়ে, তোমাদের এসব উপাস্যকে নিয়ে তোমরা তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করো, সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা, এবং তোমাদের এই ব্যাপারটিতে যাতে কোন রকমের অস্পষ্টতা না থাকে যে তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, যা কিছু করার করো, সুম্মাকজু ইলাইয়া, তারপরে তোমরা আমার সম্পর্কে এই তোমাদের যে যুক্তি পরামর্শ রয়েছে, তোমাদের ষড়যন্ত্র রয়েছে, তা কার্যকর করো, ওয়ালাতুন জেরুন, আর আমাকে তোমরা অবকাশ দিও না, তোমাদের যদি ক্ষমতা থাকে তা তোমরা করো, তোমরা যদি ফিরে যাও তাহলে জেনে রাখো যে দেখো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আমি তলব করিনি, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আমার আল্লাহর কাছে রয়েছে, আর আমাকে আদেশ করা হয়েছে যেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আত্মসমর্পণকারীদের দলে সামিল হয়ে যাই। ফাকাযযাবুহু, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল, ফানাজ্জাইনাহু ওয়া মাআহু ফিল ফুলক, আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে আমি পরিত্রাণ দিলাম নৌকোতে করে, ওয়া জাআলনাহুম খালাইফা, এবং তাদেরকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করলাম, ওয়া আগরাকনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে আমার বিধানাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে ডুবিয়ে ধ্বংস করলাম, ফানজুর, হে নবী তুমি চিন্তা করে দেখো, কাইফা কান আকিবাতুল মুনজারিন, যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছিল তাদের পরিণাম কত খারাপ হয়েছিল। সুম্মা বাসনা মিন বাদিহি রুসুলান ইলা কওমি, আল্লাহ বলছেন অতঃপর তারপরে নূহ আলাইহিস সালামের পরে বহু রাসূলকে তাদের জাতিদের কাছে প্রেরণ করেছিলাম, ফাজাউহুম বিল বাইয়িনাত, তারা সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজাত নিয়ে এসেছিলেন, এসেছিলেন হুদ আলাইহিস সালাম, এসেছিলেন সোয়ালি আলাইহিস সালাম, এসেছিলেন ইদ্রিস আলাইহিস সালাম, এইভাবে বহু আম্বিয়া এবং রসুলগণ এসেছিলেন, ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবলু, কিন্তু তারা ইমান নিয়ে আসেনি কারণ তারা এর পূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছে। আম্বিয়া এবং রসুলগণের জাতিরা তারা যখনই নবীগণ রসুলগণ এসেছেন আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে, শরীয়ত নিয়ে, তৌহিদ নিয়ে, প্রথমখানে অস্বীকার করে দিয়েছে, প্রথমখানে যখন অস্বীকার করে দিয়েছে আল্লাহ পাক বলছেন যে কাযযাবু বিহি মিন ক্বাবল, প্রথমখানে অস্বীকার করে দিয়েছে, পরে তারা আর চিন্তা ভাবনা করার জন্য প্রয়োজনই মনে করেনি, কারণ চিন্তা করি আবার যদি আমরা বলি যে না মেনে নেব তাহলে আমাদের মানহানি হবে, এই মানহানির ভয়ে তারা আর ফিরে আসার সুযোগ পায়নি, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে, তাই আল্লাহ বলছেন কাযালিকা নাতবা আলা কুলুবিল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদের অন্তরে এইভাবে আমি সিল লাগিয়ে দিই। সুম্মা বাআসনা মিন বাদিহি মূসা ওয়া হারুনা ইলা ফিরাউন, তারপরে আমি মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে ফিরাউনের কাছে এবং তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম, বিআয়াতিনা, আমার আয়াতসমূহ নিয়ে, তাওরাত নিয়ে, ফাস্তাকবারু, তারা অহংকার করেছিল, বিআয়াতিনা, এখানে নিদর্শনগুলি বলা হয়েছে মূসা আলাইহিস সালামকে যে নয়টি মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, তারা অহংকার করেছিল, ওয়া কানু কওমান মুজরিমিন, এরা বড় অপরাধী জাতি ছিল, আল্লাহ পাক বলেছেন ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু ইন্না হাযা লাসিহরুম মুবিন, যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য আগমন করেছিল তখন তারা বলেছিল যে এটা হচ্ছে সুস্পষ্ট জাদু, এ মূসা, এ লাঠি যে নিয়ে এসছে এই লাঠিটা তার জাদু, আলা মূসা, মূসা আলাইহিস সালাম বলেছিলেন আতাকুরুনিল হাক্কি লাম্মা জাআকুম আসহরুন হাযা, তোমরা এই সত্যকে যা তোমাদের কাছে আগমন করেছে বলছো যে এটা হচ্ছে জাদু, ওয়ালা ইউফলিহু সাহিরুন, অথচ জাদুকররা কোনোদিন কল্যাণ লাভ করতে পারে না, আমি জাদুকর নই, কালু, তারা বলেছিল আজিতানা লিতালফাতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমুল কিবরিয়া ফিল আরদ ওয়া মা নাহনু লাকুম বিমুমিনিন, বলছেন যে এই ফেরাউন এবং ফেরাউনের ভক্তরা, ফেরাউনের প্রধানরা নেতারা বলেছিল সেই দেশে আজিতানা লিতালফাতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের কাছে এসেছো তুমি এই জন্য যে আমাদের পূর্বপুরুষরা যেসব ধর্মের উপর ছিল সেসব থেকে আমাদেরকে ফিরিয়ে দেবে, ওয়াতাকুন লাকুম আল কিবরিয়া ফিল, আর পৃথিবীতে তোমার প্রাধান্য কায়েম হবে, তোমার নেতৃত্ব কায়েম হবে, ওয়ামা নাহনু লাকুম বিমুমিনিন, তোমাদেরকে বিশ্বাস করব না, ওয়াকালা ফিরআউন, ফিরআউন বলেছেন ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম, আমার কাছে বড় বড় জাদুঘরদেরকে হাজির করো, ফালাম্মা জাআ আস-সাহারাতু, যখন জাদুঘররা দেশের আনাস কানাস থেকে উপস্থিত হয়ে গেল, ক্বালা লাহুম মূসা, মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন আলকু মা আনতুম মুলকুন, যা তোমরা নিক্ষেপ করতে চাইছো নিক্ষেপ করো, ফালাম্মা আলকাও, যখন তারা নিক্ষেপ করলো, ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম বলে মা যে তুম বেহিস সেহের, তোমরা যা নিয়ে এসেছো তা হচ্ছে জাদু, ইন্নাল্লাহ সাইয়ুবতিলুহু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদুকে ব্যর্থ করবেন। ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের কাজকর্মকে সংশোধন করে দেন না। ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ পাক তার বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন। ওয়ালাউকারিহাল মুজরিমুন, যদি অপরাধীরা সেটাকে অপছন্দ করে। আল্লাহ পাক ইরশাদ করেছে, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি আলা খাউফিন মিন ফিরআউন ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউন লআলিন ফিল আরদ ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউনুস আয়াত নম্বর 83 তে যে মূসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসার ক্ষেত্রে বনী ইসরায়েলদের অল্প কিছু ছেলেরাই ঈমান নিয়ে এসেছিল, কারণ অধিকাংশ লোক ভয় করেছিল ফিরাউনকে এবং ফিরাউনের অনুসারীদেরকে, ফিরাউনের দেশের যে প্রধানরা ছিল তাদেরকে। আল্লাহ খাউফি মিন ফিরাউন, ফিরাউনের ভয়ে, ওয়া মালাইহিম, এবং সেই দেশের যে নেতারা ছিল তাদের ভয়ে, আইয়াফতানাহুম, যে তাদেরকে শাস্তি দেবে, তাদেরকে বড় পরীক্ষায় ফেলে দেবে। ওয়া ইন্না ফিরাউন লাআলিন ফিল আরদ, আর ফিরাউন পৃথিবীতে উদ্ধত ছিল। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, আর সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল। ওয়া ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে থাকো, ফালাইহি তাওয়াক্কালু, আল্লাহর উপর আস্থা ভরসা করো, ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হও, তোমরা যদি আত্মসমর্পণকারী হও। আল্লাহ পাক বলেছেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তারা বলল, মূসা আলাইহিস সালাম জাতি বনী ইসরায়েলরা বলল, যারা ঈমান নিয়ে এসেছিল, আল্লাহর উপর আমরা ভরসা রেখেছি। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না, জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না, যে আমাদের অত্যাচার করবে। আর কেউ কেউ তাফসির করেছেন যে, হে আল্লাহ, আমাদেরকে জালেম জাতির জন্য ফিতনার কারণ করে দিয়েন না, কারণ আমাদের উপর যদি এইভাবে চড়ে বসে আর আমাদের উপর জুলম অত্যাচার করে আর এতে যদি কিছু না হয় তাদের, তাহলে তারা আরো দুঃসাহসী হয়ে যাবে এবং তারা ভাববে যে আমরাই হক পথে আছি আর এরাই ছিল অপরাধী বাতিল পথে। এইরকম আল্লাহ পাক করে দিও না, অর্থাৎ এদের নেতৃত্ব এবং কর্তৃত্বকে শক্তিশালী করে দিও না, বরং ধূলিসাৎ করো। ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আর তোমার দয়াই তুমি কাফের সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর নেক বান্দাদের সাথে হওয়ার তৌফিক দান করেন, আর জালেম সম্প্রদায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রক্ষা করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।